পথে সুমরিলে ঘণ্ট ঘোড়া হল তোপণ ততরে পঙ্গু লঙ্ঘে গি তো দয়া হইলে ডুব হুয়ে দারু তোর ইচ্ছা বলে সিন্দুর সবিতা মন্দার মন্ডিতা সিন্দুর সবিতা মন্দার মন্ডিতা মালো ভক্ত বছড়া যাজপুরে তুল মা বিরজা বাঙ্কিরে চটিকা পাউল পূজা সমলপুরে তু সমলে মা ঘটগাবাসিনী তারিণী মা জয় মা মঙ্গলা জয় মা মঙ্গলা জীবন মাটির খেলনা যিয়ে যাহা করে সবু তোতে জানা ও করুণাময়ী গো উড়ে তোর বানা করিবুনি কেবে তো করুণা উড়া কটক চণ্ডী কটক চণ্ডীমা তো দয়া হইলে লাগি যাব কূলে মোর না ভুবনেশ্বরে গৌরী মা বাণপুরে তুল ভগবতী মা সংকট নাসিনী হুয় মা সাহা কবি নুয়াউকে করিব আহা জয় মা মঙ্গলা জয় মা মঙ্গলা জয় মা মঙ্গলা জয় মা মঙ্গলা জয় মা মঙ্গলা